আমার মায়ের সোনার নলুক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, কবি আল মাহমুদের জনপ্রিয় এই কবিতা এবার পরিবেশিত হচ্ছে গানের সুরে সুরে। আমার মায়ের সোনার নলুক হারিয়ে গেল শেষে, ও হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে। আমার মায়ের সোনার নলুক হারিয়ে গেল শেষে, ও হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে, হাত দিও না আমার শরীর ভরা বুয়াল মাছে, বললো কেঁদে তিতাস নদী হরিণ বেদের বাঁকে, সাদা পালক বকরা যে থায় পাখ ছড়িয়ে থাকে। নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে, হাত দিও না আমার শরীর ভরা বুয়াল মাছে, বললো কেঁদে তিতাস নদী হরিণ বেজের বাঁকে, সাদা পালক বকরা যে থায় পাখ ছড়িয়ে থাকে। জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক, সবুজ বনের হরিত চিয়ে করে রে ঝিকমি। আমার মায়ের সোনার নলুক হারিয়ে গেল শেষে, ও হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে। আমার মায়ের সোনার নলুক হারিয়ে গেল শেষে, ও হেথায় খুঁজি কোথায় খুঁজি সারা বাংলাদেশে। বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই, আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই, কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন। আমরা তো সব পাখ পাখালি বনের সাধারণ, বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই, আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই, কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন। আমরা তো সব পাখ পাখালি বনের সাধারণ, সবুজ চুলে ফুল পিন্ধেছি নল করি না তো, ফুলের গন্ধ যাও যদি নাও হাত পাতো হাত পাতো। আমার মায়ের সোনার নলো হারিয়ে গেল শেষে, ও হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে। আমার মায়ের সোনার নলো হারিয়ে গেল শেষে, ও হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে, ও হেথায় খুঁজি কোথায় খুঁজি সারা বাংলাদেশে।